আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের আলোচ্য বিষয় হল ভালোবাসা, বৈধ ও অবৈধ। আল্লাহ তাআলা মানুষের মাঝে ভালোবাসা সৃষ্টি করেছেন। ভালোবাসা না থাকলে দুনিয়া চলত না, এ পৃথিবী মরুময় হত যদি ভালোবাসা না থাকত। ভালোবাসা শুধু মানুষের মধ্যেই না, পশু পক্ষীর মধ্যেও ভালোবাসা আছে, তারাও আপোষে ভালোবেসে থাকে। এই ভালোবাসা যেমন মানুষের জৈবিক চাহিদা, যৌন চাহিদা মেটানোর জন্য হয়, তেমনি এই ভালোবাসা স্নেহ হয়, এই ভালোবাসা শ্রদ্ধা হয়। কখনো শ্রদ্ধা যে বড়দেরকে করা হয় ভালোবাসা হয়, সেটা হল শ্রদ্ধা পর্যায়ে, ছোটদেরকে করলে সেটা স্নেহের পর্যায়ে। আর সম পর্যায়ের ভালোবাসা, বিশেষ করে স্বামী স্ত্রীর ভালোবাসা, হচ্ছে আলিঙ্গন ভালোবাসা, আর বাকিগুলো যেমন তেমন। এখন আপনি ভালোবাসবেন সবার চেয়ে আপনার কাছে প্রিয় কে? যদি বলেন আমার কাছে সবার চেয়ে প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে কিভাবে ভালোবাসতে হবে? তার থেকে বড় যিনি, তিনি হচ্ছেন আপনার সৃষ্টিকর্তা, তাকে কি করে ভালোবাসতে হবে? সব ভালোবাসা কি এক? না, এক এক জনের জন্য এক এক রকমের ভালোবাসা প্রয়োগ করা হয়ে থাকে। সাধারণত ভালোবাসা চার ভাগে বিভক্ত, চার ভাগে বিভক্ত। প্রথম হল যে ভালোবাসা ইবাদত, ইবাদত হল ভালোবাসা। এর আগে আপনাদেরকে ইবাদতের সংজ্ঞাতে বলা হয়েছিল, ইবাদত কি আছে? তিনটি জিনিস আছে, কি কি আছে? ভালোবাসা, ভয় ও আশা। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন, ইনশাআল্লাহ জান্নাত যাব, ইনশাআল্লাহ জান্নাত জাহান্নামে যাব না, আশা আর ভয়, আল্লাহকে ভয় আর সেই সঙ্গে ভালোবাসা। ভয় ও ভালোবাসা একসঙ্গে থাকতে হবে, তার সঙ্গে আশা থাকতে হবে, আর যাকে ভালোবাসবেন তার কাছে আশা রাখা যায়। এখানে ভালোবাসা হল ইবাদত, যেহেতু ভালোবাসাটা ইবাদতের একটা অঙ্গ। এই ভালোবাসা হল আল্লাহকে ভালোবাসা। আল্লাহকে ভালোবাসা কেমন আপনারা জানেন? আপনি সবার চেয়ে কাকে ভালোবাসবেন? আল্লাহ এবং তার রাসূলকে। তো আল্লাহকে ভালোবাসা মানে হল যে আপনি তার ইবাদত করবেন, তার কথা মতো চলবেন। ভালোবাসা মানেই হল এ নয় যে শুধু গান গাইব, শুধু ইয়া নবী সালাম আলাইকা বললেই ভালোবাসা হয়ে যান, তা না, শুধু কোরআন পড়লেই ভালোবাসা হয়ে যায়, তা না, বরং যে যাকে আপনি ভালোবাসছেন তার কথা মতো চলতে হবে, তাই না? এ ব্যাপারে একটা গল্প শুনেছেন আপনারা, যে এক মহিলাকে বিবাহ করে আনা হল, সে বিবাহে কবুল করার সময় কি বলেছিল? হুঁ, শুধুমাত্র হুঁ বলে আপনাকে স্বামী বলে বরণ করল। তারপরে বাড়িতে নিয়ে এলেন, বাড়িতে নিয়ে আসার পর আপনি যা নতুন কোণে হয়তো দু একদিন কিছু করতে হয় না, তারপরে যদিও তবু কিছু না করে তখন আপনি বললেন এখানে নোংরা হয়ে আছে, একটু পরিষ্কার করে দাও। বলছে আমি তো এই জন্য বিয়ে করিনি, তুমি আমাকে ভালোবাসো না? আই লাভ ইউ, খুব ভালোবাসি, প্রাণ থেকেও বেশি ভালোবাসি, কিন্তু আমি তোমার খিদমত করব, তোমার ঘর পরিষ্কার করব, তোমার রান্না করে দেবো, তোমার মাথা টিপে দেবো, এই জন্য তো আমি বিয়ে করিনি। তাহলে বলুন, সেই বউকে আপনি রাখবেন নাকি তালাক দেবেন? নিশ্চয়ই সেই বউ কেউ চাইবে না, যে বউ আপনাকে ভালোবাসে, পাড়া প্রতিবেশীর কাছে, নিজের নিজের মা বাপের কাছে, নিজের বোনদের কাছে খুব প্রশংসা করে, তোর দোলা ভাই না খুব সুন্দর, দেখতেও যেমন ব্যবহারও তেমন, খুব প্রশংসা করে, আর সত্যি প্রশংসা করে, মা বাপের কাছে প্রশংসা করে, পাড়া প্রতিবেশীর কাছে, এরকম স্বামী হয় না আমার, চাঁদের টুকরা, হীরের টুকরা। কিন্তু সেই বউকে যখন আপনি কোনো আদেশ করেন তখন সে বলে আমি এই জন্য বিয়ে করিনি, আমি তোমাকে ভালোবাসব কিন্তু তোমার রান্না করতে পারবো না, তোমার ঘর পরিষ্কার করতে পারবো না। তাহলে সেই বউকে আপনি রাখবেন না, তার মাকে শুধু তালাক দেবেন? এটা বলা হয় আর কি, মাকে শুধু তালাক দেওয়া, তাই না? দরকার নেই এরকম বইয়ের, দরকার নেই। তার মানেই হল যে ইন্নাল মুহিব্বা লিমা ইউহিব্বু মুতিউ, তা আসিল ইলাহা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, তুমি আল্লাহকে ভালোবাসছ অথচ তুমি তার নাফরমানি করছ, তার অবাধ্যতা করছ, এটা কোন শ্রেণীর কথা? এটা হতে পারে না, এটা হতে পারে না। যেহেতু যে যাকে ভালোবাসে তার অনুগত হয়, যা বলবে তাই। এই জন্য দেখবেন বিয়ের আগে যে ভালোবাসা, সেই ভালোবাসাটা বেশি সুন্দর না বিয়ের পরের ভালোবাসাটা বেশি সুন্দর? হ্যাঁ, সুন্দর, পবিত্রর কথা বলছি না। বিয়ের আগেরটা অপবিত্র, বিয়ের পরেরটা পবিত্র। কিন্তু সুন্দর কোনটা? বিয়ের আগেরটা, তাই না? হ্যাঁ, অভিজ্ঞতা থাকলে নিশ্চয়ই বুঝতে পারবেন। বিয়ের আগেরটা বেশি সুন্দর, বিয়ের পরেরটা অত সুন্দর না। যেহেতু বিয়ের আগে ভালোবাসা থাকে, শাসন থাকে না, আর বিয়ের পরে ভালোবাসা থাকে, যুক্ত শাসন থাকে, এই জন্য আগেরটা বেশি সুন্দর। এই জন্য মেয়েরা বলে তুমি বিয়ের আগে এমন ছিলে না, এখন তুমি বেশি খারাপ হয়ে গেছো। এটা স্বাভাবিক, যত দিন যাবে তত খারাপ হবে, লোহা আস্তে আস্তে জং পড়বেই। ভালোবাসা তো এরকমই নিয়ম, এ নয় যে যত কাছে আসবে তত বেশি, যত বয়স হবে তত বেশি ভালোবাসা বাড়বে, তা না, ভালোবাসা কমবে, সত্যিই কমবে। আর ভালোবাসা জানেন, ভালোবাসা হচ্ছে মানুষের মনে, আমার ধারণা, প্রত্যেকের মনে একটা পরিমাণ মতো ভালোবাসা দেওয়া হয়, তারপর সেই ভালোবাসাটা আস্তে আস্তে ভাগ হয়ে যায়। কিভাবে? মনে করুন আপনি শিশু হয়ে জন্ম নিলেন, তখন আপনার মনে ভালোবাসা আছে, মনের সম্পূর্ণ ভালোবাসাটা প্রাপ্যকে মা, মা, তারপরে আংশিকভাবে বাপকে চিনতে শেখে, তখন বাপের কাছে যায় ওই ভালোবাসা থেকেই, তারপরে আবার আস্তে আস্তে ভাই বোনদের সাথে পরিচয় হয়, আবার ওই ভালোবাসা থেকেই ভাই বোনদের কাছেও অংশ হয়ে চলে যায়, তারপরে আসে স্ত্রী। বিয়ে যখন হয় স্ত্রী আসে, সেই স্ত্রী কতটুকু ভালোবাসা পায়, যতটুকু পায় ওখান থেকে কাটা যায়, ওই মা বাপের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা কাটা গিয়ে স্ত্রীর কাছে যায়। এবার যদি আপনি স্ত্রীকে সম্পূর্ণ ভালোবাসেন, তাহলে আপনি দেখবেন, তখন পরীক্ষা করবেন যখন মা বড় না বউ বড়র পালা আসবে, যখন দেখবেন দুই দিকে দুই দেবী ঝগড়া, তখন আপনি বুঝতে পারবেন যে কাকে ভালোবাসি আর কাকে দিই ফাঁসি। এই অবস্থা তখন হয়, কিন্তু ভালোবাসা তখনই ভাগ হয়ে যায়। আবার যখন আপনার সন্তান হবে, তখন সন্তানকে আপনি ভালোবাসবেন, তখনও আপনার ভালোবাসা ভাগ হয়ে যাবে। এই হচ্ছে ভালোবাসার নিয়ম। আল্লাহ তাআলাকে যদি কেউ সৃষ্টিকে ভালোবাসে, সম্পূর্ণরূপে সৃষ্টির পিছনে পড়ে থাকে, তাহলে সে আল্লাহকে ভালোবাসতে পারবে না। এই জন্য বলা হয় যারা অবৈধ প্রেমে পড়ে, যারা অবৈধ ভালোবাসা করে, তারা কিন্তু আসলে আল্লাহকে ভালোবাসে না, বা তাদের মনে আল্লাহর ভালোবাসা নেই। যারা অপবিত্র প্রেমে ডুবে থাকে, তাদের মধ্যে পবিত্র প্রেম থাকতে পারে না। এখানে ফাঁকে বলেনি, প্রেম প্রকৃতিগত জিনিস। আপনি কাউকে ভালোবাসবেন, কোন ছেলেকে কোন মেয়েকে ভালোবাসবেন, এটা হচ্ছে প্রকৃতিগত কারণ। প্রকৃতিগত কারণ কি? দেখে সৌন্দর্য, ওই যে বলা হয়েছে না চারটে জিনিস দেখে মহিলাকে বিবাহ করা হয়, কি কি? এক হচ্ছে সৌন্দর্য, দুই তার বংশ, তিন তার ধন সম্পদ, আর চার নম্বর হচ্ছে দিনদারি। আপনি এই চারটি কারণে কোন মেয়েকে ভালো, শুনলেন যে অমুক মেয়েটা বড় দিনদার, এমনি অটোমেটিক মন তাকে ভালোবাসবে। তারপরে শুনলেন তার প্রচুর ধন সম্পদ আছে, ধনের লোভে আপনি তাকে মনে মনে ভালোবাসলেন, চাইলেন বিয়ে করলেন, কিংবা তার বংশ, বিশাল বংশ, বড় একজন আলেমের মেয়ে, বড় একজন হাজি সাহেবের মেয়ে, বড় একজন মন্ত্রীর মেয়ে, একজন বংশ, মানে খুব উচ্চ বংশের মেয়ে, এমনি ওই যে রাস্তার ধারে পড়ে থাকায় মানে পতিতা নয়, অতএব তাকেও বিয়ে করার একটা আকর্ষণ থাকে। আর কি বলে, সৌন্দর্য তো বটেই, রূপ, রূপ দেখে, তবে অনেকেই রূপ দেখে না, কারণ সে বলে আমি যাকে ভালোবাসি সেই আমার চোখে বিশ্ব সুন্দরী। বাড়ি দেখতে ভালো নয়, ওকে ছেড়ে দে, বল তুমি আমার চোখটা নিয়ে দেখো, আমার চোখটা নিয়ে দেখলে তোমাকেও সুন্দর লাগবে। ঠিকই কথা, ওর চোখের সাথে ওর মন আছে, কিন্তু আপনার চোখের সাথে ও মনটা নেই না, তার জন্য আপনাকে খারাপ লাগছে, তাকে খারাপ লাগবে না। কিন্তু যদি কারোর মধ্যে দিনদারিত্ব থাকে, তাহলে সে কি জন্য ভালোবাসবে? কেবলমাত্র আল্লাহর ওয়াস্তে ভালোবাসবে, আল্লাহর ওয়াস্তে ঘৃণা করবে, আল্লাহর ওয়াস্তে ভালোবাসবে, মানে আবগাদালিল্লাহ, মানে আহাব্বালিল্লাহ, ও আবগাদালিল্লাহ, ও আতালিল্লাহ, ও মানালিল্লাহ, ও আনকাহালিল্লাহ, এসব আল্লাহর জন্য হবে, সে দিনদারকে ভালোবাসবে। ফাজফার বিজাতিদ্দিন, তখন সে দিনদারকে প্রাধান্য দেবে এবং দিনদারকে বিবাহ করবে। এইভাবে ভালোবাসা এসে গেল কি, পবিত্রতার ভালোবাসা। ভালোবাসা, এই শ্রেণীর ভালোবাসা ততক্ষণ পবিত্র থাকে যদি আপনি কোনো মেয়েকে ভালোবাসেন, এখনো বিয়ে করেননি তাকে, যদি তাকে ভালোবাসেন মনে মনে, এটা দোষের না, এটা দোষ না। কারণ মানুষের প্রকৃতিই হচ্ছে সুন্দরকে ভালোবাসা, যে কোনো রকমের সুন্দর, চারিত্রিক সুন্দর অথবা বাহ্যিক সুন্দর। মানুষ ফুলকে কেন ভালোবাসে? এটা হচ্ছে প্রকৃতিগত মানুষের মধ্যে সৃষ্টি, আল্লাহ তাআলার সৃষ্টি। সুতরাং ভালোবাসাটা দোষের না, কিন্তু এই ভালোবাসাটা পবিত্র থাকে যতক্ষণ সেটা মনের ভিতরে থাকে। যতক্ষণ হৃদয়ের ভিতরে থাকবে এই ভালোবাসাটা পবিত্র। আর যখনই হৃদয় থেকে আপনার মুখে আসবে, ঠোঁটে আসবে, চোখে আসবে, কলমে আসবে, কিংবা ওই যে এখন তো আবার SMS মোবাইলে আসবে, তখন কি হয়ে যাবে? অপবিত্র হয়ে যাবে, সেটা নোংরা হয়ে যাবে। এই যতক্ষণ থাকবে ততক্ষণ ভিতরে থাকবে ভালো, যেমনি উপরে চলে এলো সেটা নোংরা হয়ে গেল, অপবিত্র হয়ে গেল। এবার বুঝে নেন যে সেই অপবিত্রতা কদ্দূর গড়াতে পারে। যাই হোক, সে কথাই যাচ্ছি না। আমরা কি বললাম, ভালোবাসার চার প্রকারের, তার মধ্যে এটাও বটে বলছি। আর প্রথম প্রকার ভালোবাসা হলো ইবাদত, যে ভালোবাসা আপনি আল্লাহ কে বাসবেন, আল্লাহর জন্য বাসবেন। যে জিনিস আল্লাহ ভালোবাসেন সেই জিনিসকে আপনি ভালোবাসবেন, আর যে জিনিসকে আল্লাহ ঘৃণা করেন সেই জিনিসকে আপনিও ঘৃণা করবেন। এটা হলো ইবাদত, এইরকম ভালোবাসা ইবাদত। এটা হচ্ছে গুপ্ত ইবাদত। কাকে বলেছিলাম ইবাদত কাকে বলে? প্রত্যেক সেই গুপ্ত অথবা প্রকাশ্য কথা ও কাজ, এখানে গুপ্ত ভালোবাসা। এখানে আপনার মনের ভিতরে যে গুপ্ত ভালোবাসা আছে আল্লাহর প্রতি, সে কেউ জানবে না আপনি ভালোবাসেন কি বাসেন না। কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তখন আপনার রাগ হয় না? হয় না। রাগ হয় কেন? যেহেতু আপনি আল্লাহকে ভালোবাসেন, আপনি চান না যে আপনি যাকে ভালোবাসেন তার বিরুদ্ধে কেউ কথা বলুক। এক ভাই বলছিলেন, হুজুর আপনার বিরুদ্ধে কেউ কথা বললে আমার রক্ত গরম হয়ে যায়। কেন? যেহেতু তিনি আমাকে ভালোবাসেন, যদি আমাকে ভালো না বাসতেন তার রক্ত গরম হওয়ার কোন কারণ ছিল না। এটা স্বাভাবিক কথা। সুতরাং আল্লাহকে যদি ভালোবাসেন তাহলে পরে নিশ্চয়ই আল্লাহর বিরুদ্ধে কেউ কিছু বললে, আল্লাহকে গালাগালি করলে আপনার রক্ত গরম হবে ঠিক, কিন্তু খবরদার সেই রক্ত গরম হয়ে আবার ছড়াছড়ি করবেন না। সেই রক্ত ছড়াছড়ি করার চেষ্টা করবেন না, শরীয়তের নিয়ম অনুযায়ী যা করা দরকার আপনাকে তা করতে হবে, ব্যবস্থা নিতে হবে। যাই হোক, ভালোবাসা হল ইবাদত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা আল্লাহর ভালোবাসায় সবচেয়ে দৃঢ়তর। দুই নম্বর ভালোবাসা হল এর উল্টো, সেই ভালোবাসা হচ্ছে শিরিক। এমন ভালোবাসা যেটা শিরিক হয়, তা হল গায়রুল্লাহকে সেই হীনতা ও তাজিমের সাথে ভালোবাসা যা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য উপযুক্ত নয়। যেমন আপনি আল্লাহকে ভালোবাসেন সেই রকম যদি গায়রুল্লাহকে ভালোবাসেন তাহলে কি হয় সেই ভালোবাসা? শিরিক হয়। যদি আপনি কম্পেয়ার করেন আপনার ভালোবাসা আল্লাহর প্রতি ভালোবাসা এবং সৃষ্টির প্রতি ভালোবাসা, এই ভালোবাসায় ভালোবাসায় যখন দ্বন্দ্ব হয়, যখন ভালোবাসায় ভালোবাসায় লড়াই হয়, যে আপনার কাছে পরাজিত হয়, যে ভালোবাসা আপনার কাছে পরাজিত হয় সেটা না, যেটা বিজয়ী হয় সেটাই দেখার কর্তব্য। এখন যদি আল্লাহ এবং গায়রুল্লাহর ভালোবাসায় লড়াই হয়, আপনার মনের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করে, দিয়ে আপনি কাকে ভালোবাসলেন বেশি, সৃষ্টিকে ভালোবাসলেন, তাহলে শিরিক হয়ে গেল। যদি আল্লাহর পরিবর্তে কোন সৃষ্টিকে ভালোবাসেন তাহলে সেটাই হবে শিরিক। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিনান নাসি মান ইত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, কোন কোন লোক আছে যারা আল্লাহ ছাড়া অন্যান্যকে, গায়রুল্লাহকে আল্লাহর সমকক্ষ মনে করে এবং তাদেরকে আল্লাহকে ভালোবাসার মতোই ভালোবাসে। যেমন আল্লাহকে ভালোবাসা হয় ঠিক সেই রকম ভালোবাসা হয়, ঠিক সেই রকম তাজিম করা হয়, যেমন অবস্থা যারা মাজার পূজা করে, যারা মূর্তি পূজা করে, তাদের তারা তাদের মাবুদকে কত ভালোবাসে, যেমন আমরা আমাদের আল্লাহকে ভালোবাসি। তারা অবশ্য দাবি করে আল্লাহকেও ভালোবাসে, কিন্তু আল্লাহর ভালোবাসার সাথে ওদেরকে কি করে, শরিক করে। সুতরাং এটা হল শিরকি ভালোবাসা। তিন নম্বর ভালোবাসা হচ্ছে যেটা গুনার কাজ, যে ভালোবাসা মানুষের মধ্যে থাকা গোনার কাজ, আর তা হল বিভিন্ন পাপ কাজ, বিদাত ও অবৈধ বস্তুকে ভালোবাসা। পাপ কাজকে ভালোবাসছেন, অবৈধ বস্তুকে ভালোবাসছেন, হারাম জিনিসকে ভালোবাসছেন, কেউ মদকে ভালোবাসে, তাই না? কেউ নাচ গান ভালোবাসে, কেউ ফিল্ম দেখতে ভালোবাসে, এইসব ভালোবাসা কি? এ হচ্ছে পাপ। আর অবৈধ নারীকে ভালোবাসা, যে নারী আপনার জন্য হালাল নয়, এখনো বিয়ে হয়নি, সেই রকম নারীকে ভালোবাসা, ভালোবাসার টানে তাকে কাছে আকর্ষণ করা, তার সঙ্গে কথা বলা, তার সঙ্গে চিঠি লেখালেখি করা, তার সঙ্গে বসে গল্প করা, পার্কে, সমুদ্র সৈকতে তার সঙ্গে সময় দেওয়া এবং বিভিন্ন জায়গাতে তার সঙ্গে সিনেমা দেখতে যাওয়া, বাজার করতে যাওয়া, এসব কি? কাবিরা গুনাহ, সব কাবিরা গুনাহ, সব ভিডিও হয়ে থাকছে। আপনি যদি কাউকে গোপন করেও করছেন, তাহলে নিশ্চয়ই আল্লাহর চোখে কেউ গোপন হতে পারবে না। ওই পার্কের, ওই সমুদ্র সৈকতে বুকে মাথা রেখে যে আপনারা জোড়াজড়ি করে যেভাবে আপনারা করছেন, এই সব কিছু ভিডিও হয়ে থাকছে। কেয়ামতে দেখবেন, ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। একটু ভালো করলেও দেখতে পাবেন, মন্দ করলেও দেখতে পাবেন। অতএব গুনার কাজ, অবৈধ ভালোবাসা হচ্ছে গুনার কাজ। ইন্নাল লাযীনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশাতু ফিল লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন। যারা মুমিনদের মাঝে ওয়াসিলতার প্রসার কামনা করে, মুমিনদের মাঝে ঢুকে যাক, ভালো ঘর নোংরামি ঢুকে যাক, ও ভালো ঘরের মেয়ে নে ওকে খারাপ করে দে, ও ভালো চরিত্রের মেয়ে নে ওকে খারাপ করে দে, কি ভালো চরিত্রের ছেলে দে ওকে খারাপ করে, হাজি বিবির ছেলে, হাজিবা কি বলে, হাজি সাহেবের ছেলে, কিংবা কোন ভালো ঘরের ছেলে খারাপ করার চেষ্টা করে, চাই কি মুমিনদের ঘরেও নোংরামি ঢুকুক। আরবিতে একটা কথা আছে, ওয়াদাতি জানিয়া লাউ আন্না নিসা আদ-দুনিয়া কুল্লাহুন্না জাওয়ানি। যে বেশ্যা হয় সে মনে মনে চায় যে সমস্ত সারা দুনিয়ার সমস্ত মেয়েরা কি হোক, বেশাই হোক, কারণ তাতে কি হবে, তাদের সম্মান কি হবে? তুমি বুঝতেই পারছি যে আমার সম্মান নেই, লোকে আমাকে ঘৃণা করে, সমাজ আমাকে ছিচু করে, থুথু করে, ছিচি করে, এখন যদি সবাই আমার মতো হয় এটা ভালো কথা। প্রায় মানুষই চায় যে তা সবাই আমার মতো হোক। হ্যাঁ, এই হচ্ছে মানুষের চাহিদা। কিন্তু যেটা অবৈধ ভালোবাসা, আপনি ভালোবাসবেন এবং সেই ভালো নোংরামিকে আপনি ভালো ঘরে প্রবেশ করাবার চেষ্টা করবেন। আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে ইহকালে ও পরকালে মর্মন্তুদ শাস্তি। এ দুনিয়াতেও শাস্তি, পরকালেও শাস্তি। এ দুনিয়া শাস্তি কে দেবে? সরকার দেবে, মুসলিম সরকার শাস্তি দেবে, আর পরকালে তো আল্লাহর হাতে আছেই। আর ইহকালেও আল্লাহ তাআলা ডাইরেক্ট শাস্তি দিতে পারেন, যদি কেউ এমন বদমাশি করছে যে বদমাশির কারণে আপনারা শুনলেন, দেখলেন সুনামির সময় কি শাস্তি দিল সমুদ্র সৈকতে, যারা রৌদ্রের আলোকে গোসল করছিল, মানে সমস্ত শরীর উলঙ্গ তাদের, সমুদ্র সৈকতে যারা বসে প্রেমিক প্রেমিকা যারা উলঙ্গ হয়েছিল, সুনামি এসে তাদেরকে কি করল, এক লেপুটে কি বলে, এক গ্রাসে তাদেরকে গ্রাস করে নিয়ে চলে গেল। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। আর আখেরাতে পরকালের শাস্তি আছে। পরকালের শাস্তি কি বলুন তো, ব্যভিচারের? পরকালের ব্যভিচারের শাস্তি কি? জ্বলন্ত আগুনে, জ্বলন্ত আগুনের চুল্লিতে এমন ভাবে উঠানামা করছে উলঙ্গ অবস্থায়, যেমন চায়ের পাতি গরম পানিতে উঠানামা করে। এইভাবে যারা ব্যভিচার করছে দুনিয়াতে, ব্যভিচার করার ফলে আজব আজব রোগ সৃষ্টি হয়, নতুন নতুন রোগ সৃষ্টি হয়। এ কথা কে বলেছেন? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হচ্ছেও তাই, কি কি রোগ যা পূর্বপুরুষদের মধ্যে ছিল না, নতুন নতুন রোগ সৃষ্টি হচ্ছে এইসব ব্যভিচারের ফলে। যাই হোক, এ হচ্ছে অবৈধ ভালোবাসা। যে ভালোবাসা, যদি আপনি কাউকে বেঁচে থাকেন, খবরদার, আপনার ভালোবাসা হৃদয়ই থাক, আর যদি তাকে পেতে চান তো বৈধ উপায়ে আপনি তাকে পান, আর যদি অবৈধ উপায় ছাড়া না পাওয়া যায় তাহলে খবরদার সেদিকে হাত বাড়াবেন না, কারণ তাতে পাপ, আর পাপ ছাড়া কিচ্ছু নেই। অবশ্য এইসব ক্ষেত্রে লোকেরা দেশের আইন ব্যবহার করে, নিজেদের মজহাব ব্যবহার করে, আর আমাদের মতে বা সঠিক মতে যে এইটাই ঠিক যে অভিভাবক ছাড়া বিবাহ হবে না। ইয়ুমা ইমরাতিন নাকাহাত নাফসাহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিল। যে মহিলা নিজে নিজে বিয়ে করে, অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করে, তার বিবাহ বাতিল বাতিল বাতিল। এখন মহিলা দেখছে মা বাপ রাজি না, ওই ছেলের সাথে বিয়ে দিতে রাজি না, তখন তার সাথে গোপনে বেরিয়ে গিয়ে কি করে, কোর্টে বিয়ে করে, কোর্ট ম্যারেজ বলে, কিংবা কোন কাজীকে ঢাক ঢাক গুর গুর করতে গিয়ে সেখানে গিয়ে 500 টাকার জায়গাতে 1500 টাকা দিয়ে বিয়ে পড়ায়, আর কাজীও বিনা অনুমতিতে, বিনা অভিভাবকের বিনা অনুমতিতেই বিয়ে পড়িয়ে দেয়, কারণ তার নট হলেই হল, তার আসলে নট হলেই হলো, বিয়ে পড়িয়ে দেয়, এবার কাগজ হয়ে যায় বাস। কিন্তু আমাদের মতে বা সঠিক মতে এই শ্রেণীর বিয়ে হবে না, গোপন বিয়ে হবে না। যার মেয়ের বাপ বা মেয়ের বাপ যদি রাজি না থাকে, তাহলে সেই মেয়েকে কোথাও গোপনে নিয়ে গিয়ে কোন মোল্লার কাছে, কাজীর কাছে কিংবা কোর্টে নিয়ে গিয়ে বিয়ে করলেও আইনত সেটা বিবাহ, কিন্তু শরীয়তে সেটা বিবাহ নয়। সুতরাং অভিভাবকের অনুমতি জরুরি এবং বৈধভাবে তাকে পাওয়ার চেষ্টা করেন। অবৈধভাবে খবরদার না, চোরের মতো পালিয়ে বিয়ে করে কি আনন্দ আছে, হয়তোবা কোন ফিল্মের আপনি অনুকরণ করছেন, আপনি ভাবছেন অমক ফিল্মের হিরো হিরোইনের মতো আমরা বিয়ে করব, যাতে আনন্দ। অনেকে গর্ব করে, নিজেকে হিরো ভাবে আর মেয়ে নিজেকে হিরোইন ভাবে, কিন্তু আসলে হিরো হিরোইনকে বাঁচিয়ে নেয়, ডাইরেক্টর কায়দা করে বাঁচিয়ে নেয়, তাই না? দেখবেন সবাই গুলি করছে, সবারই গায়ে লাগছে, কিন্তু হিরো হিরোইনের গায়ে লাগে না, তাই না? আর তোমরা দুজনে বেরিয়ে যাচ্ছ মোটর সাইকেল নিয়ে, তোমাদেরকে কে বাঁচাবে? তোমার ডাইরেক্টর আছে নাকি? ডাইরেক্টর তোমার কি কোন ডিরেক্টর আছে যে বাঁচাবে? ফিল্মের ডিরেক্টর আছে, তোমার কে ডিরেক্টর আছে? ওইসব অনুকরণ করতে গিয়ে তারা আনন্দের সাথে বিয়ে করতে যায়, কিন্তু অনেকের হয়তোবা আনন্দ থাকে, আর বেশিরভাগই কি হয়, নিরানন্দ, নানা রকম মারামারি হয়, বদনাম তো হয়ই, কোর্ট কাছারি নানা রকম হয়, অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় আত্মহত্যা, অনেক ক্ষেত্রে শেষ পর্যন্ত আত্মহত্যা হয় এই বিশ্বাসে যে এ জন্মে দেখা হল না প্রিয়ে, দেখা হবে আগাম জন্মে, পরের জন্মে দেখা হবে। তাদের জন্মে ভাবছে কি যে মারা গেলেই আবার নতুন করে তারা সেখানে গিয়ে বিয়ে করবে। মাশাআল্লাহ, জন্ম জন্ম যেন নিজের এখতিয়ারে, এই যে জন্মে তুমি রয়েছ সেই জন্মটা তুমি নিজের এখতিয়ারে এসছিলে? হ্যাঁ, বাংলাদেশের টাঙ্গাইলে জন্ম নেবো অমর ঘরে, তুমি নিজের এখতিয়ারে এসছিল? তোমার নাম তুমি নিজে নিয়ে আসছিলে, তোমার রং তুমি নিজে নিয়ে আসছো, তোমার চেহারা তুমি নিজে নিয়ে আসছো? তুমি আসনি, তোমাকে পাঠানো হয়েছে, তোমার রং দেওয়া হয়েছে, তুমি নিজের রং, তাহলে নিশ্চয়ই রং পছন্দ করতে না, এর থেকে ভালো রং পছন্দ করতে, তাই না? তো নিজে তুমি এখতিয়ার কিভাবে পেলে যে মরার পরেই আবার গিয়ে আমাদের বিয়ে হবে? কে বলল? এই সব অন্ধবিশ্বাসের ফলে তারা আত্মহত্যা করে, ভাবে দরকার নেই এই জীবনের, আগামী জীবনে আগামী জীবনে দেখা হবে, সব বাজে কথা। আর আত্মহত্যা মহাপাপ, যুবক যুবতীরা বোঝে না, অনেক সময় ধিক্কারে সামান্য কথায় তারা আত্মহত্যা করে, ভাবে কি মরলেই আবার দুজনের সাথে সাক্ষাৎ হবে, বিয়ে করো, বাজে কথা। সেখানেও হবে না, জাহান্নামে থাকবে, জানি না এই জাহান্নামে কোন স্তরে থাকবে, ও জাহান্নামে কোন স্তরে থাকবে, সংখ্যা আরো দেখাই হবে না। দেখা হবে একমাত্র কার? স্বামী স্ত্রীর। কোথায়? জান্নাতে। জাহান্নামে দেখা হওয়ার কথাই নেই। জাহান্নামে যদি স্বামী স্ত্রী এক জায়গায় করে দেওয়া হয় তো একরকম সুখ হলো, আর জাহান্নামে কোন প্রকার সুখ নেই। সুতরাং জান্নাতি হলে আপনি হয়তো বলবেন যে আমরা জান্নাতে গিয়ে বিয়ে করব, এরকম কি আছে নাকি? কেউ কেউ বলে যে লাইলি মজনু এরা জান্নাতে যাবে, কেন? এরা হচ্ছে প্রেমের শহীদ, প্রেম করার দলিল খুঁজে এরা, এরা বলে প্রেমের মরা জলে ভাসে না। আর কি আমাকে বলছিল, টাইটানিক ফিল্মে আছে প্রেমের মরা জলে ডুবে গেল, তাই নাকি? হ্যাঁ, বলে গানে আছে প্রেমের মরা জলে ভাসে না, জলে ডোবে না, প্রেমের মরা জলে ডোবে না। তো একজন বলল যে হুজুর টাইটানিক ফিল্মে আছে যে প্রেমের মরা শেষকালে মরে গেল, জলে ডুবে গেল, বল তাহলে গানটা ভুল, কিন্তু গানের উদ্দেশ্য তো এই জলে ডোবা আসল না, ওটা আছে। তাদের মানে কি, তাদের ইতিহাসটা চিরস্থায়ী থাকে, যেমন লাইলা মজনুর আছে, প্রেম করেছে ইউসুফ নবী, তার প্রেমে জোলেখা বিবি গো, দেখছেন ইউসুফ নবী প্রেম করেছিলেন, হাই হাই হাই, নবীর গায়ে পর্যন্ত তারা কাদা লাগিয়ে নিজেদের প্রেমকে বৈধ করার জন্য তারা বলে কি, প্রেম রোগে যারা মারা যায়, প্রেম করতে করতে যদি মারা যায় সে শহীদ, জানা দেবে শহীদ দরজা দিয়ে দিল একদম, হাই হাই হাই, এইভাবে নিজের প্রেমদের প্রেমকে বৈধ করে। কিন্তু না, অবৈধ প্রেম, হারাম প্রেম, খবরদার এতে বিশ্বাস করবেন না। অনেকে আবার বলে যারা দাড়ি চাঁচে না, দাড়িতে একবারও খুঁট ঠেকায় না, তারা লাইলি মজনুর বিয়েতে জান্নাতে বরযাত্রী যেতে পাবে। মাশাআল্লাহ, কি সব তৈরি করে রেখেছে এরা! হ্যাঁ, দরকার নেই, কিছুই দরকার নেই, খালি দাড়িতে হাত মানে খুঁট লাগাবেন না, তাহলে লাইলি মজনুর বিয়েতে, কারণ লাইলি মজনুর বিয়ে হয়নি না, ওই যে পরকালে হবে, হায় হায়, লাইলি মজনুর এখতিয়ার আছে, বিয়ে হবে কাল জান্নাতে। কি তারা আল্লাহর জন্য করেছে প্রেম, তাহলে এই প্রেম কেন হবে সে জগৎ পরকালে? যদিও বা জান্নাতে যায়, তাদের আপোষে বিয়ে হবে কে বলল? আল্লাহ তালার ইচ্ছা না হলে নিশ্চয়ই হবে না। আর লাইলি মজনুর প্রেম এরকম ছিল না। লাইলি মজনুর প্রেম ঘটনাটা ইসলামের পরে না, ইসলামের আগে, ইসলামের আগে জাহেলী যুগের, এবার বুঝে না পারা। আবার তার বিয়েতে বরযাত্রী খাওয়ার জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন, এই তো অবাক কাণ্ড। তাহলে একটা গিফট সঙ্গে করে রাখেন। হ্যাঁ, আল্লাহুল মুস্তাআন। যাই হোক, অন্য কথা, প্রেম ভালোবাসা একদম ওইভাবে নিশ্চয়ই বৈধ না। যদি কেউ হারাম করতে চায় কিংবা কোনো ভালো ঘরের মেয়েকে খারাপ করতে চায়, অনেক ক্ষেত্রে মেয়েরা তো মিসকিন, জানেন আপনারা, মেয়েরা শুধু আবেগময় কথায় ভুলে যায়। দুটো মিষ্টি কথা বলবেন, সে ভাববে দুনিয়ার বুকে এরকম পুরুষই আর নেই। মিষ্টি কথা বলে না, সে ভালো ঘরের মেয়ে আপনি জানেন, কিন্তু সে ফেঁসে যায়। এখন তো মেসেজের যুগ, মোবাইলের যুগ, টেলিফোনের যুগ, নেটের যুগ। বাস একবার ছবি দেখিয়ে, একবার ছবি দেন তো হয়ে গেল, তার কাছে দলিল হয়ে গেল, এবার সে ভয় দেখাবে। তুমি যদি আর না আসো আমার কাছে, তাহলে ছবি আছে, আমি নেটে ছেড়ে দেবো, বাস আবার কি চাই। এবার সেই মেয়ে ভয়ে হ্যাঁ যা করতে বলে তাই করে। শেষকালে কত কেলেঙ্কারি, থানা পুলিশ ইত্যাদি আপনারা অহরহ দেখছেন পত্র পত্রিকায়। এইভাবে মেয়েরা ফেঁসে যায়, ভালো ঘরের মেয়েরাও ফেঁসে যায়। কিন্তু ভালো ঘরের মেয়েদেরকেও সাবধান হতে হবে, আর ছেলেদেরকে তো সাবধান হতেই হবে। এই জন্যই বলা হচ্ছে যে হারাম কাজে একবার যদি পা দেন, সেখান থেকে বেরিয়ে আসা বড় কঠিন হয়। অতএব অবৈধ প্রেম থেকে দূরে থাকুন। নম্বর চার হচ্ছে বৈধ ভালোবাসা। বৈধ ভালোবাসা এটা কিন্তু ইবাদত না। কিরকম? এটা প্রকৃতিগত ভালোবাসা, যেমন আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনি আপনার ছেলে মেয়েকে ভালোবাসেন ইত্যাদি। আল্লাহ তাআলা বলছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল-বানিনা ওয়াল-কানাতির আল-মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল-ফিদদাতি ওয়াল-খাইলি আল-মুসাওয়ামাতি ওয়াল-আনআমি ওয়াল-হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। নারী, সন্তান, সন্ততি, জমাকৃত সোনা রূপার ভান্ডার, টাকা পয়সা ভালোবাসেন না বাসেন না? অনেক ক্ষেত্রে স্ত্রী থেকে বেশি ভালোবাসেন, তাই না? হ্যাঁ, অনেক মানুষ আছে স্ত্রী দ্বারা ব্যবসা করে টাকা উপার্জন করে, তাহলে কোনটা বেশি ভালোবাসে, স্ত্রী না টাকা? টাকা, টাকাকে বেশি ভালোবাসে। আল্লাহ বলছেন, জমাকৃত সোনার উপর ভান্ডার, পছন্দসই চিহ্নিত ঘোড়া, চতুষ্পদ জন্তু। এখন তো ঘোড়া নয়, এখন গাড়ি, এখন হচ্ছে গাড়ি, চতুষ্পদ জন্তু, ক্ষেত খামারের প্রতি আসক্তি মানুষের নিকট লোভনীয় করা হয়েছে। মানুষ সেসবকে ভালোবাসে, নিজের জমি জায়গা ভালোবাসে, নিজের বাড়িকে ভালোবাসে। এ হচ্ছে প্রকৃতিগত ভালোবাসা, এসব ইহজীবনের ভোগ্য বস্তু। আর আল্লাহর নিকটেই উত্তম আশ্রয়স্থল রয়েছে, আল্লাহর কাছেই রয়েছে উত্তম আশ্রয়স্থল। যদি আপনি আল্লাহকে ভালোবাসেন এবং সমস্ত ভালোবাসার উপরে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেন, এই জন্যেই কোরআনে আছে, এমন তুমি কোন সম্প্রদায় পাবে না যে সম্প্রদায় আল্লাহ এবং তার রসুলের প্রতি, আখিরাতের প্রতি ভালোবাসে, সে আল্লাহ এবং তার রসুলকে ছেড়ে অন্য কিছুকে বেশি ভালোবাসে, এটা হতে পারে না। যদি তারা আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন হয় তাহলে তাদেরকে ভালোবাসতে পারে না। ওয়ালাউ কানু আবা আহম, যদিও তারা তাদের বাপ হোক, আও আবনা আহম কিংবা ছেলে সন্তান হোক, আও আশিরাত আহম এখওয়ান আহম আও আশিরাত আহম, ভাই হোক কিংবা নিজেদের বংশ কেউ হোক, তাকে ভালোবাসবে না, যেহেতু তারা আল্লাহকে ভালোবাসেন না। তারা আল্লাহর দুশ্মন, আপনারা দুশ্মন। ইমানের দাবি হচ্ছে এইটা, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ তাআলা তাদের হৃদয়ে ঈমান লিপিবদ্ধ করেছেন, লিখে দিয়েছেন। এই জন্য তারা আল্লাহকে ছেড়ে, যারা আল্লাহর দুশ্মন তাদেরকে ভালোবাসতে যাবে না। এটা হচ্ছে ভালোবাসার দাবি, ঈমানের দাবি। সুতরাং আল্লাহকে ভালোবাসতে হবে এবং আল্লাহর মতো আর কাউকে ভালোবাসা যাবে না, তাহলে শিরিক হবে। আর আল্লাহকে ভালোবাসলে কি হবে? ইবাদত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, এটা হচ্ছে আল্লাহ রসুলের ভালোবাসা। আমরা যেটা যতক্ষণ বললাম আল্লাহর ভালোবাসা, যদি আল্লাহ রসুলের ভালোবাসা এইরকম হয় তাহলে আল্লাহর ভালোবাসা কেমন হবে সেটা আন্দাজ দেওয়ার জন্য কি তিনি বলছেন, তোমাদের মধ্যে কেউ মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তার কাছে সবার চেয়ে প্রিয়তম হয়েছি, সবার চেয়ে। তার মানে তার নিজের স্ত্রী, সন্তান, পরিবার এবং সমস্ত মানুষের মা বাপ, মানুষ এবং সমস্ত মানুষের চেয়ে বেশি ভালোবাসার পাত্র হয়েছি, ততক্ষণ পর্যন্ত তোমরা মোমেন হতে পারবে না। তাহলে আল্লাহর অবস্থাটা কি বুঝে নেবে, তার থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। সুতরাং ভালোবাসার প্রকার বলা হল, প্রকারভেদ বলা হল, এই ভালোবাসা কাকে বাসবেন আপনি বাসুন। যদিও আপনি কাউকে ভালোবাসেন, তবে কার ওয়াস্তে বাসতে হবে? আল্লাহর ওয়াস্তে। আল্লাহকে ভালোবাসুন এবং আল্লাহর ওয়াস্তে মানুষকে ভালোবাসুন। আল্লাহর ওয়াস্তে ভালোবাসলে তারপরে কি আছে, সব কি আছে? আল্লাহর ওয়াস্তে ভালোবাসলে আরশের নিচে কাল কেয়ামতের দিনে আরশে প্রচন্ড রোদ, সেই রোদ আপনি জানা শুনেছেন যে এক মাইল বরাবর কাছে সূর্য চলে আসবে, কত কঠিন রোদ। সেই রোদে ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর আরশের ছায়া ব্যতীত, সেই ছায়াতে আল্লাহ তাআলা জায়গা দেবেন। যদি আপনি সাত ব্যক্তিকে জায়গা দেবেন, তার মধ্যে দুই ব্যক্তি হল যারা আপোষে আল্লাহর ওয়াস্তে ভালোবাসা কায়েম করেছিল, আল্লাহর ওয়াস্তে ভালোবাসা প্রতিষ্ঠা করেছিল। অতএব আল্লাহকে ভালোবাসতে শিখুন এবং আল্লাহর জন্য ভালোবাসতে শিখুন, আর সেই জিনিসকে ভালোবাসতে শিখুন যাকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।